বাজিয়ে দুত্তর দুত্তর দুত্তর দুষানাই বাজিয়ে আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুত্তর দুত্তর দুত্তর দুষানাই বাজিয়ে আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে তোমার ভাঙা গাড়িতে আমি যাব না আরো ঘরের ঘর আমি হব না আরে করব না তো কোনদিন বিয়ে এ যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি আরে না না না না না না না এই গয়না গাঁঠি চাই না আমি চাই না শাড়ি চুড়ি আরে হায় হায় হায় হায় হায় আরে এসব আমার বাপের বাড়ি আছে ভরি ভরি আরে হায় হায় হায় হায় হায় আগল বেনা মন কোনো কিছু দিয়ে এই যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে তোমার ভাঙা গাড়িতে আমি যাব না কারো ঘরের ঘর আমি হব না আর করব না তো কোনদিন বিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে না না না বলবে না মন কোনো কিছু যাবো তোমায় শ্বশুর বাড়ি।